নিচে হয়ে যায়নি, নিচে হয়ে যায়নি, চলবে? হ্যাঁ, উঁচা আর কোনো উঁচা করা যাবে না মনে হয়, এটা এগিয়ে নিয়ে আসলে একটু উঁচা করা যাবে, এটা মনে হয় এগিয়ে নিয়ে আসলে না আরো নিচে চলবে। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমার উপর বাইতুল্লাহর হজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই পবিত্র হজ আদায় করেছেন তাঁর সাহাবায়ে কেরামগণকে নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জিলকাদ মাসের 20 তারিখ, আর সামনে মাত্র 10 দিন পরে শুরু হবে জিলহজ মাস। এই মাসগুলি হচ্ছে হজের মাস। গত সপ্তাহে এই হজ সম্পর্কে হজের গুরুত্ব ফজিলত বলতে গিয়ে বলেছি, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের কয়েকটি মাস রয়েছে যা শুরু হয় শাওয়াল থেকে জিলকাদা, তারপরে জিলহজ মাসের 10 তারিখ। এই শেষ 10 দিন অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলি অত্যন্ত ফজিলতের দিন, অত্যন্ত মর্যাদার দিন। এই দিনগুলিতে আল্লাহ পাক রব্বুল আলমিনের বহু সুন্দর সুন্দর এবাদত বন্দেগী রয়েছে। এই দিনগুলিতে বেশ কিছু করণীয় আমাদের রয়েছে। এই দিনগুলির আমল সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট। সময় কাছে আসছে, সুতরাং আজকের অনুষ্ঠানে এই 10টি দিন সম্পর্কে, 10টি দিনের যেসব করণীয় আমল রয়েছে সে সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আরো একটি বিষয় রয়েছে, তা হচ্ছে কোরবানির বিষয়। সারা বিশ্বের মুসলিম যারা হজে আসতে পারবেন না, তারাও নিজ নিজ ঘরে, নিজ নিজ বাড়িতে কোরবানি আদায় করবেন। এই কোরবানির বহু মাসলা মাসাইল রয়েছে, সে সম্পর্কে অনেকে ভুল করে থাকে সঠিক জ্ঞান না থাকায়। সুতরাং আগামী সপ্তাহে আল্লাহ পাক তৌফিক দিলে কুরবানি সম্পর্কে বিশেষভাবে আলোচনা হবে। এই 10টি দিন জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আমপারার একটি সুরায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর। আল্লাহ পাক এখানে কয়েকটি বিষয়ের শপথ করেছেন, কসম করেছেন। ওয়াল ফাজর, আল্লাহ পাক শপথ করেছেন ফজরের, ভোরের শপথ। সেটি প্রত্যেক দিন যে ভোর হয় সেই ভোরেরও হতে পারে, যেমন অনেক তাফসির কারগণ বলেছেন, এবং এটি বাহ্যিক অর্থ। আল্লাহ পাক ভোরের ফজরের শপথ করেছেন। আর কোন কোন তাফসির কারগণ বলেছেন যে এই ভোরটি হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের ভোর, যেই দিনে বড় বড় বড় বড় কাজগুলি শুরু হয় মুসলিম উম্মতের হাজি সাহেবদের বিশেষ করে, তার কথা অনেকে বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের শপথ করেছেন, তারপরে ফজরের আরেকটি অর্থ হচ্ছে ফজরের নামাজ। আল্লাহ পাক এই ফজরের নামাজের বড়ই গুরুত্ব রেখেছেন। এই ফজরের নামাজ যার সম্পর্কে বহু হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার ফজিলত সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে। এই ফজরের সালাতের কথা, নামাজের কথা আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমের আরেকটি আয়াতে উল্লেখ করেছেন, ওয়া কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা আকিমিস সালাত আলি দুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা। এই ফজরের নামাজ এবং তার তেলাওয়াত কি আল্লাহ পাক কোরআন আল ফজর, ফজরের কোরআন অর্থাৎ ফজরের কিরাআত, ফজরের তেলাওয়াত আল্লাহ পাক উল্লেখ করে বলছেন যে তাতে অসংখ্য ফেরেশতা উপস্থিত হয়ে থাকেন, হাজির হয়ে থাকেন। দুই শিফটের ফেরেশতা, রাতের ফেরেশতা, দিনে যেসব ফেরেশতাগণ ডিউটি করবেন তারা সকলে উপস্থিত হয়ে থাকেন। তো আল্লাহ পাক ফজরের শপথ করেছেন প্রথম, তারপরে এরশাদ করেছেন ওয়ালায়ালিন আসর এবং দশটি রাতের শপথ, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ। আল্লাহ পাক তার সৃষ্টি জগৎ থেকে বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয়ের শপথ করে থাকেন। কোরআনে কারিমে এরকম বহু শপথ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়ালায়ালিন আসর, আমি আল্লাহ শপথ করছি দশটি রাতের। কোরআনের ভাষায় দিন রাত সবগুলি মিলিয়ে রাতও বলা হয় কোন জায়গায়, আবার দিন রাত মিলিয়ে দিনও বলা হয়। যেমন আমরা বলেছি যে আমি দশ দিনের জন্য সফরে যাচ্ছি, এর মানে এই না যে শুধু দিনগুলি সফরে, আপনার দিন রাত সবকিছু সামিল। তো আরবি ভাষায় ওই রকমই দশ দিন বলে দিন রাত উদ্দেশ্য করা হয়, দশটি রাত বলে রাত দিন উভয়কেই উদ্দেশ্য করা হয়। এখানে রাত বলে দিন রাত দুটোকেই উদ্দেশ্য করা হয়েছে। ওয়ালায়ালিন আসর, আর দশটি রাতের মানে দশ দিনের আমি আল্লাহ শপথ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বিষয়ের শপথ করেছেন তার গুরুত্ব দেখানোর জন্য, তার ফজিলত মানুষের সামনে তুলে ধরার জন্য, বান্দার সামনে, যাতে করে মানুষ অনুধাবন করতে পারে যে এসব বিষয়ের বা এসব বস্তুর গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, যেগুলি আমাদেরকে জানতে হবে যে এসবের কি মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে। ওয়ালায়ালিন আসর, এই দশটি দিন সম্পর্কে আজকে আলোচনা করব যে এই দিনগুলিতে আমাদের করণীয় কি। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াশাফে ওয়াল ওয়াতরি, এবং জোড়ের শপথ আর বেজোড়ের শপথ। সাফা মানে জোড়, আর তার বিপরীত হচ্ছে ওয়াতর বা উইতর। বেতরের নামাজকে আমরা বেতর বলি, উইতর ওয়াজের ওয়ে, এটিকে আমাদের দেশের মানুষ ব করে দেয়, এজন্য বেতরের নামাজ হয়ে গেছে, কিন্তু তা আসলে বা দিয়ে আরবিতে নয়, ওয়াউ দিয়ে। তো উইতর হয় আর ওয়াতর হয়, দুটোরই অর্থ হচ্ছে বেজোড়। বেতরের নামাজ যেহেতু বেজোড়, সে এক হোক, তিন হোক, পাঁচ হোক, সাত হোক, নয় হোক, বেজোড়, সেই জন্য বেতর নামাজকে বেতর বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বেজোড় এক ও একক, তাই হাদিসে রয়েছে ইন্নাল্লাহ উইতরুন ইউহিব্বুল উইতরা, আল্লাহ পাক বেজোড় সুতরাং বেজোড়কে ভালোবাসেন। বহু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, বহু জিকির আজকারের ক্ষেত্রে বেজোড়ের কথা রয়েছে, তিনবার করে পাঠ করার কথা রয়েছে। তো এখানে জোড়ের আল্লাহ শপথ করেছেন। এই জোড়ের তাফসির কি, বিভিন্ন তাফসির রয়েছে, তার মধ্যে এখানে যে তাফসিরটি উল্লেখ করব তা হচ্ছে জোড় দিন, মানে যেই দিনটি বেজোড় নয়, অর্থাৎ কোরবানির দিন, ইয়াউমুন নাহার। এই দশ দিনের মধ্যে একটি দিন হচ্ছে কোরবানির দিন, ইয়াউমুন নাহার। এই কোরবানির দিনকে উদ্দেশ্য করা হয়েছে সাফা থেকে একটি তাফসির, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই তাফসির করেছেন, আর অন্যান্য সাহাবা তাবেইনরা এই তাফসির উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াল ওয়াতর, বেজোড়। বেজোড় কি, বেজোড়ের তাফসির একাধিক তাফসির কারগণ করেছেন, নানা মত পেশ করেছেন, তার মধ্যে এখানে যে তাফসিরটি উল্লেখ করার প্রয়োজন তা হচ্ছে এটি হচ্ছে আরাফার দিন, বেজোড় দিন। আরাফার তারিখ হচ্ছে নয় তারিখ, বেজোড় দিন। তাহলে আল্লাহ ফাকরুল আলমিন এখানে দশটি দিনের কথা আমভাবে সাধারণভাবে উল্লেখ করেছেন, তারপরে বিশেষ করে নয় তারিখ আরাফা ওয়াল ওয়াতার বেজোড় দিন, ওয়াশাফা হচ্ছে দশ তারিখ কোরবানের দিন আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। এই দিনগুলির গুরুত্ব দেখানোর জন্য এই দিনগুলিতে বহু আমল রয়েছে, যে আমল সম্পর্কে একজন মুসলিমকে সঠিক জ্ঞান হাসিল করতে হবে এবং সেসব আমল করতে হবে সেসব বাতলানোর জন্য। এই দিনগুলির ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। সবচাইতে প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল আশর। এমন কোন দিন নেই যেই দিনে নেক আমল, সৎ আমল, আল আমালু সালেহ, নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতে পারে মিন হাযিহিল আইয়াম এই দিনগুলির তুলনায়, অর্থাৎ আল আশর, জিলহজ মাসের প্রথম দশ তারিখ। এ প্রথম দশ দিনের নেক আমল চাইতে অন্য কোন নেক আমল আল্লাহর নিকট প্রিয় হতেই পারে না, অর্থাৎ সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের নিকট এই দশ দিনের নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা উল্লেখ করলেন। সাহাবারা মজলিসে ছিলেন, তারা জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দিনগুলির নেক আমলের তুলনায় উত্তম হবে না বা আল্লাহর নিকট প্রিয় হবে না? কারণ জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি আমল যে আমলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, জিরওয়াতু সানামিহিল জিহাদ, দিনের চূড়া, দিনের চূড়া, যেমন ষাঁড়ের চূড়া আছে, পাহাড়ের চূড়া আছে, সবচেয়ে উঁচু স্থান তা হচ্ছে কি, জিরওয়াতু সানামিহিল জিহাদ, দিনের সবচাইতে উঁচু স্থান চূড়া হচ্ছে জিহাদ। যেমন পাহাড়ে অনেকেই চড়েছেন কিন্তু পাহাড়ের চূড়ায় অনেকে চড়তে পারেন না, তার মধ্যে আমি একজন। জীবনের প্রথম যখন পাহাড়ে চড়ি তখন চড়তে চড়তে সাথী সঙ্গীরা অনেকে চূড়ায় চড়ার চেষ্টা করে কেউ কেউ পৌঁছিতে পারল, আমি পৌঁছিতে পারলাম না, এমন কম্পন শুরু হয়ে গেল যে মনে হয় পড়ে যাব। তখন মধ্য রাস্তা থেকে চড়ার দিকে আর সাহস করতে পারলাম না। ইমানের ক্ষেত্রে আমরা এমনই দুর্বল, যদি বলা হয় ভাই আজকে সারা রাত জেগে ইবাদত বন্দি করতে হবে, নামাজের ইবাদত করতে হবে, জিকির আজকার ইবাদত করতে হবে, অনেকে তৈরি হয়ে যাবেন, ভাই আজকে রোজা রাখতে হবে, অনেকে তৈরি হয়ে যাবেন, হ্যাঁ এবছরে হজ করতে হবে, চলেন বেশি বেশি উমরা করতে হবে ইত্যাদি, হ্যাঁ অনেকে বিদাতি তরিকায় একদিনে গিয়ে পাঁচটা সাতটা উমরা করে, তাও যদি বলেন যে পাঁচটা সাতটা উমরা করতে হবে, মাসলা জানা নাই, যেটি বিদাত এইভাবে নেকির কাজ, অসুবিধা নেই, একদিনে পাঁচটা সাতটা উমরা করছে। কিন্তু যদি বলা হয় যে আল্লাহ পাক জিহাদ ফরজ করে দিয়েছেন, এইরকম অবস্থা তৈরি হয়ে গেল যে এখন জিহাদের শর্তগুলি পুরা হয়ে গেছে, আজকাল বর্তমান জামানায় জিহাদের শর্ত পুরা হয়নি, সেই জন্য এই উম্মত এটাকে বাস্তবায়িত করতে পারছে না। শরীয়তে জিহাদ শর্ত সাপেক্ষ রয়েছে এবং তাকে কোন শক্তি বাতিল করতে পারবে না, কারণ আল্লাহ পাকের এটি বিধান। তবে তার জন্য কিছু শর্ত রয়েছে, এই না যে দু চারজন যুবক একটু ইসলাম সম্পর্কে কিছু জানলো আর তারপরে আবেগে এসে শুরু করে দিল, আর তার মধ্যে মুসলিম কুমারছে, অমুসলিম কুমারছে, অথবা অমুসলিম মারলো এমন কাজ করলো যাতে ফিতনা সৃষ্টি করা এবং ক্ষতি ছাড়া লাভ কিছু নেই, ইসলামের দশ টাকার ফায়দা করে কোটি কোটি টাকা লস করে দিল, একজনকে মেরে হাজার হাজার মুসলিমের প্রাণ নাশের ব্যবস্থা করল। তো এ হচ্ছে ফিতনা এবং ফাসাদ ফিল আরদ। আর শর্ত সাপেক্ষ তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে মুসলিম সরকার, ইসলামিক সরকার যখন পিছনে থেকে আদেশ করবে ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালুমি ওয়ারাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শর্ত, প্রথম শর্ত বলেছেন যে ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, ইমাম অর্থাৎ রাষ্ট্রনেতা, মুসলিম রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল স্বরূপ, তার পিছনে থেকে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, কারণ যদি কোন রকমের কোন সাইড এফেক্ট হয় তাহলে তার কাছে ক্ষমতা আছে, প্রশাসন আছে, বাহিনী আছে, অনেক কিছুই আছে, সম্পদ আছে, সে সেটাকে সামলাতে পারবে, আর দু চার দশজন বিশ জন বা দু চার হাজার জন কি সামলাবেন আপনি, আর ক্ষতি করবেন? তাহলে প্রথম শর্ত হচ্ছে তো জিহাদ ফি সাবিলিল্লাহ শরীয়তে আপন জায়গায় শরীয়তের দিনের শীর্ষস্থান উঁচু স্থান রয়েছে। নবী করিম সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, বললেন রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর রাস্তায় জিহাদ করেও এই দশ দিনের নেক আমলের চাইতে বেশি নেকি করতে পারবে না, এবং আল্লাহ পাকের নিকট জিহাদ ফি সাবিলিল্লাহও এই দশ দিনের আমলের মতো প্রিয় আমল হতে পারে না, ওর চাইতে বেশি প্রিয় আমল হচ্ছে এই দশ দিনের নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশ দিনের নেক আমলের গুরুত্ব এইভাবে দেখালেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। তবে নবী করিম তবে বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ ফরজ হয়ে গেছে, তার শর্ত পুরা হয়ে গেছে, আর সত্যি সে শরীয়তে জিহাদে বেরিয়েছে নিজের জান নিয়ে, নিজের মাল নিয়ে, নিজের জীবন নিয়ে বেরিয়েছে, এবং ধন সম্পদ, হ্যাঁ, অস্ত্র শস্ত্র যা কিছু লাগে, সম্পদ লাগে নিয়ে বেরিয়েছে, এবং জিহাদের ময়দান থেকে আর ফিরে আসলো না, আল্লাহর রাস্তায় কি হয়ে গেল, শাহাদাত বরণ করল। যদি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যায় তাহলে তার মর্যাদা কোন আমল দিয়ে পাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত বড় ফজিলতের কাজ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে আরেকটি শব্দ দিয়ে উল্লেখ করেছেন, মামিন আইয়ামিন আজামু ওয়ালা আহাব্বা ইলাল্লাহ, এমন কোন মহান দিন নেই এবং প্রিয় দিন নেই আল্লাহ পাকের নিকট, আল আমালু ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার, যেই দিনের আমল এই দশ দিনের আমল চাইতে বেশি মহান হইতে পারে অথবা আল্লাহর নিকট প্রিয় হইতে পারে। ফাআকসিরু ফিহিন্না, সুতরাং এই দিনে তোমরা বেশি বেশি কি করো, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর জিকির আজকার করো, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়া তাকবীর এবং আল্লাহু আকবার পড়ো, ওয়া তাহমীদ এবং আলহামদুলিল্লাহ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি কথা বলেছেন, দেখুন এই তিনটি কথা বলেছেন এবং এর প্রতি আমলও করেছেন সাহাবায়ে কেরামের প্রতি আমল করেছেন, এই জন্য এই দিনগুলির তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দেখলেন এতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর হইল, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হলো, আর ওয়ালিল্লাহিল হামদ, হ্যাঁ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হামদ হয়ে গেল। এই হাদিসের উপর আমল এইভাবে হয় আপনার, এর মানে এই নয় যে মানে জিকিরের যেসব বিদাতি অনুষ্ঠান হয়ে থাকে ভারত বাংলাদেশে সেই জিকিরকে উদ্দেশ্য করার হয়নি, সুন্নতি জিকির আমাদের দেশের মানুষরা ছেড়ে দিচ্ছে, আর যারা জিকির করে তারা বিদাতি জিকির করে, আর যারা করে না তারা কিছুই করে না, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কিছু লোকেরা সুন্নত ছেড়ে দিয়েছে জিকিরের ক্ষেত্রে, ও জিকিরই করে না, বিদাতিও করে না, সুন্নতিও করে না, এই একটি ভুল, আর কিছু লোকেরা জিকির করে কিন্তু সেই জিকির কোন কাজে আসে না, কারণ সেই জিকির বিদাতি জিকির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করে না। মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমল করে জিকির আজকার করে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয় তাহলে সেটি প্রত্যাখ্যাত, সুতরাং এইসব জিকির মারদুদ, প্রত্যাখ্যাত, আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, বরং এর পরিণাম জাহান্নাম হবে, কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, সম্মিলিত জিকির, চিৎকার করে জিকির, তারপর অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির, ইল্লাল্লাহর জিকির, আল্লাহ শব্দ দিয়ে শুধু আল্লাহু আল্লাহর জিকির, বা হু হুর জিকির, লতিফার জিকির, আর জিকিরের শরীরকে এই করতে হবে সেই করতে হবে, কলব থেকে এইভাবে ফাস আনফাসের জিকির, হাবসে নাফসের জিকির, সব বিদাতি জিকির, এসব সব বিদাতি জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন সম্পর্কে বলেছেন, ইবনে হিব্বানে হাদিসটি রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আফজালুল আইয়ামে ইয়াউমে আরাফা, সমস্ত দিনগুলির সবচাইতে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, আরাফার দিন। এই ফজিলতগুলি যখন সামনে রাখা যায় একদিকে, আরেকদিকে যখন আপনি লাইলাতুল কাদারের ফজিলত, রমজান মাসের শেষ দশ দিনের ফজিলত সামনে রাখবেন কোরআন এবং হাদিসের আলোকে, তখন আপনি হয়তো থমকে উঠবেন যে দুটোর মধ্যে কোনটির ফজিলত বেশি। আল্লাহ পাক রব্বুল আলম লাইলাতুল কাদার সম্পর্কে সুরাই নাজিল করে, সুরাতুল কাদার, সুরায় দোকানের শুরুতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, লাইলাতুল কদরের কথা, রমজান মাসের ফজিলত, তারপরে আবার রমজান মাসের শেষ দশ দিনের ফজিলত, তাহলে দুটোর মধ্যে কোনটি বেশি উত্তম, কোন কোন দিনগুলির আমল ইবাদত বান্দেগী আল্লাহর নিকট বেশি প্রিয়, এই নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এই দুই দিকের যে দলিলগুলি রয়েছে, দুইটি যে ফজিলত রয়েছে, রমজান মাসের শেষ দশ দিনের ফজিলত বা দশ রাতের ফজিলত আর জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত, এই দুই দিকের হাদিসগুলিকে, দলিলগুলিকে সামনে রেখে তিনি সমন্বয় এইভাবে করেছেন যে রমজান মাসের শেষ দশ দিনের রাতগুলির আমল সবচেয়ে প্রিয় আল্লাহর নিকট এবং উত্তম, আর জিলহজ মাসের দিনগুলির ইবাদত বন্দেগী আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুন্দর সমন্বয়। আর ভালো করে দেখুন একটু যে রমজান মাসের দিনে রোজার ইবাদত, বাকি রাত্রে আপনার লাইলাতুল কাদার, দিনে লাইলাতুল কাদার নয়, লাইলাতুল কাদার কখন? লাইলাতুল কাদার কদরের রাত, কদরের দিন নয়। তাহলে কদরের রাত রাত্রে রয়েছে, এখানে ফজিলত রাতের রয়েছে। আর এই দিকে সবচাইতে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে আরাফার দিনকে, যেটি দিন রাত নয়। তারপরে ইয়াউমুল হাজ্জুল আকবর, যেই দিনে হজের অধিকাংশ আমলগুলি করা হয় সেগুলি দিনে, দশ তারিখে অমরনাহার কোরবানির দিনে, রাত্রে নয়। এই দিনে চারটি আমল করা হয়, জামরা কে পাথর মারা, হ্যাঁ হাজি সাহেবদের কাজ বলছি, তারপরে হ্যাঁ কোরবানি করা, মাথা মুন্ডন করা, বাইতুল্লাহর তওয়াফ করা, সাই করা, তাহলে হজের অধিকাংশ কাজগুলি এই দশ তারিখে হয়। তো এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত বেশি এবং দিনের আমলগুলি আল্লাহ পাকের নিকট বেশি শ্রেষ্ঠ উত্তম, আর রমজান মাসের শেষ দশ রাতের নফল ইবাদত বন্দেগী আল্লাহ পাকের নিকট বেশি শ্রেষ্ঠ এবং উত্তম। এই জিলহজ মাসের প্রথম দশ দিনে কি কি আমল করতে পারেন, এই দিনগুলি তো রয়েছে ইসলামের একটি ফরজ, ইসলামের একটি স্তম্ভ আদায় করা, তা হচ্ছে বাইতুল্লাহর হজ করা। বাইতুল্লাহর হজ, যদিও হজের মাস, আপনি হজ শুরু করে দিতে পারেন আগে থেকে, কিন্তু এই জিলহজ মাসের প্রথম দশ দিন ছাড়া হজ সম্পূর্ণ হবে না, আগে করলে হবে না, পরে করলে হবে না, এই দশ দিনে অধিকাংশ আমলগুলি আপনাকে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জ আরাফা, আসল হজ হচ্ছে আরাফায় অবস্থান করা। যে ব্যক্তি আরাফায় অবস্থান করল না, হাজির হতে পারল না, তার হজ নেই। আরাফার দিনের আগে মক্কা মদিনায় থাকলো, মেনা আরাফায় থাকলো, হজ হবে না যদি আরাফার দিনে আরাফে হাজির না হতে পারে। আরাফার দিনের পরে গিয়ে যদি দশ তারিখে গিয়ে আরাফায় পৌঁছে, কাজ হবে না, হজ হবে না। আল হাজ্জ আরাফা। তো হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন বাইতুল্লাহ, আর এই হজের অধিকাংশ আমলগুলি আদায় হয় এই জিলহজ মাসের প্রথম দশ দিনে। হজের ফজিলত সম্পর্কে আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ গত সপ্তাহে হজের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস উল্লেখ করা হয়েছে। শুধু ইশারা ইঙ্গিত করছি যে হজে যদি একজন হাজি সাহেব হজে যান হালাল পয়সা নিয়ে, এবং সেখানে গিয়ে যদি কোন রকমের পাপ না করেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিলা, না ঝগড়া বিবাদ করলো, না কোনো ফাসেকি গুনার কাজ করলো, না অন্যায় কাজ করলো, তাহলে রাজা কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে ফিরে আসবে। শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ মাসুম হয়ে আসে, তার আমলনামা ফেরেশতাকে আল্লাহ পাক দিয়েছেন, যেদিন ভূমিষ্ঠ হচ্ছে শিশু, আমলনামা একবার ক্লিন পরিষ্কার হয়ে আছে, কোন গুনাহ লেখা নেই। কিন্তু আমাদের আমলনামা কত যে কালো হয়ে আছে, গোনা খাতায়। যদি আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন, আমাদের তওবা যদি খালেস অন্তর থেকে হয়ে থাকে, আর যদি সংশোধন করে নি, তাহলে তো সেগুলি পরিষ্কার হয়েছে। তারপরেও কোনো কিছু লিখার পরে, বাচ্চাদের আজকাল দেখছেন পেন্সিলে লিখার জামানা, তাই না? পেন্সিলে লিখে তারপরে মেটাবার ব্যবস্থা আছে, মিটিয়ে দিলেও জায়গাটিতে বোঝা যাবে যে এখানে কিছু লিখা হয়েছে। আপনার তওবা করে যদিও গোনা খাতা মাফ হয়েছে, তবু খাতাতে লিখা হয়েছিল গোনা। পক্ষান্তরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ যে হয়েছে, তার খাতা পরিষ্কার হয়েছে, একবার পরিষ্কার হয়ে আছে। কেমন পরিষ্কার হয়েছে? নতুন বছর শুরু হয় যখন পড়াশোনার, তখন ছেলে মেয়েদেরকে নতুন বই কিনে এনে দেন, খাতা কিনে এনে দেন, কিছুই লিখেননি খাতায়, ফ্রেশ হয়ে আছে। ওই রকম হয়ে ফিরে আসে হাজি সাহেবরা যদি হজ করে এবং হজ যদি কবুল হয়। হজ কবুল হলে তার উপহার আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, যার জন্য সমস্ত ইবাদত বন্দেগী, তা হচ্ছে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ যদি কবুল হয় তাহলে তার বদলা একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। এর একটি উদাহরণ আমার মনে পড়ল যে আপনাকে যদি কোনো আপনজন আপনার, আপনার শ্বশুর আব্বাই হোক আর আপনার আব্বাই হোক, যেই কেউ হোক না কেন, আপনাকে ৫,০০,০০০ টাকা ধরিয়ে দিল যে বাবা তুমি বিদেশ যেতে চাও, কোনো বড় ব্যবসা করতে চাও, যা করতে চাও যাও, তুমি বিদেশ চাও, ৫,০০,০০০ টাকা ধরিয়ে দিল, তারপরে নিশ্চয়তা নেই যে আপনি বিদেশ আসতে পারবেন। হইতে পারে ঠকে নিয়ে যাবে, এজেন্টে টাকা নিয়ে যাবে, অথবা রাস্তায় ছিনতাই হয়ে যাবে, কত কি হইতে পারে। কিন্তু আপনাকে যদি গন্তব্যস্থান, আপনার গন্তব্যস্থান টার্গেট হচ্ছে বিদেশ, আমি বিদেশ যাব, বিদেশে পৌঁছে দেওয়া হয় আপনাকে, পাসপোর্ট টিকিট দিয়ে আপনাকে প্লেনে উঠিয়ে দেওয়া হলো, তারপরে নামিয়ে দেওয়া হলো বিদেশে নিয়ে আসা, গন্তব্যস্থানে পৌঁছে দিল। আল্লাহ পাক যদি বলতেন যে দেখো যদি হজ করো তোমাকে ১০,০০,০০০ নেকি দেওয়া হবে, আমাদের এক শ্রেণীর ভাইরা যখন ১,০০,০০০ কোটি কোটি নেকির কথা বলে না, তো এরকম যদি ৬,০০০ নেকিও বলা হয়তো, তারপরে নিশ্চয়তা নেই যে জান্নাতে যেতে পারবেন। ৬,০০০ নেকি থেকে যদি তার চেয়ে বেশি যদি গোনা থাকে তাহলে কি করে জান্নাতে যাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ যদি করো আর হজ যদি কবুল হয় আল্লাহ পাকের দরবারে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জাযা প্রতিদান হচ্ছে জান্নাত, যে জান্নাতের জন্য সমস্ত ইবাদত বন্দী। হজ উমরা এই দিনগুলির খাস ইবাদত। উমরা যদিও সারা বছর করা যায় কিন্তু হজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উমরাকে মিলিয়ে দিয়েছেন। একটি হাদিস রয়েছে, দাখালাতিল উমরাতু ফিল হজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গেলেন তার আগে জাহিলি জামানায় মুশরিকরা হজের মৌসুমে উমরা করত না। হজের মৌসুমে উমরা করা, তামাত্ত করা কে তারা আফজারুল ফুজুর মানে চরম অপরাধ মনে করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা পৌঁছলেন ওহী আসলো, জিব্রাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন যে আল্লাহ পাকের আদেশ চেয়ে এই সময় আপনারা উমরা করে হালাল হয়ে যেতে পারেন আর হজে তামাত্ত করতে পারেন। আবার ৮ তারিখে অমুক তারবিয়াতে ইহরাম বাঁধবেন হজের জন্য। এই হজই হচ্ছে উত্তম হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা তোমাদের নিয়তকে পরিবর্তন করে উমরা করে না, উমরা করে হালাল হয়ে যাও, হালাল হয়ে থাকো, ৮ তারিখে হজের নিয়ত করবে, অর্থাৎ হজে তামাত্ত করবে। শুধুমাত্র ওরা যারা সাথে করে কোরবানির পশু নিয়ে এসেছে, হাদি নিয়ে এসেছে, তারা যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু জবাই না হবে ততক্ষণ হালাল হতে পারবে না। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, আল্লাহ পাক কোরআনে কারিমে এই বিধান উল্লেখ করেছেন, তোমরা মাথা মুন্ডন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদি কোরবানির পশুগুলি নিজের কোরবানি গা পর্যন্ত পৌঁছে না যায়, মানে জবাই না হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাথে কুরবানি নিয়ে গেছিলেন, এরকম কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা সাথে করে কুরবানি নিয়েছেন, এখন যারা বেদুইন আছে নিজেরা উট পুষে ছাগল পুষে, আমাদের দেশে যারা পুষে তারা কেন কিনতে যাবে, কেন কিনবে, নিজের বাড়ির কুরবানি দেখে শুনে লালন পালন করে কুরবানি দিলাম, তো তারা কুরবানি সাথে করে নিয়ে হজে যেত। ওরা শুধু হালাল হতে পারবে না, ওরা যে নিয়ত করেছে সেই নিয়তই থাকবে, অর্থাৎ হজ্জে কেরান ওমরা এবং কি করবে, ওমরাকে ঢুকিয়ে নেবে কিন্তু মধ্যখানে হালাল হতে পারবে না, ওমরা এবং হজ একসাথে নিয়ত করবে। আর বাকি যারা হালাল হতে পারবে যাদের সাথে হাদি নেই তাদের সবাইকে হালাল হয়ে যেতে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছিলাম যে নবী সাল্লাম কি বলেছেন, দাখালাতিল ওমরাতু ফিল হজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ, হজের মধ্যে ওমরা প্রবেশ করে গেছে কিয়ামত পর্যন্ত এই বিধান, কিয়ামত পর্যন্ত এই বিধান। তারপর আমাদের দেশের বিদাতীদের কিছু সংশয় দূর করার প্রয়োজন রয়েছে। অনেকে প্রশ্ন করে তাদের কিতাবাদিতে আমার মনে হয় এইরকম ভ্রান্ত ফতোয়া আছে, ভিত্তিহীন ফতোয়া আছে, কোন দলিল নেই, যে বছরে নাকি কয়েকদিন উমরা করা জায়েজ নাই, আরাফার দিন উমরা করা জায়েজ নাই, কুরবানির দিন উমরা করে অমরনাহর কুরবানির দিন উমরা করা জায়েজ নাই, এইরকম কথাবার্তা তারা বলে আর জিজ্ঞাসা বেশি বেশি করতে আসে। শুনেছেন নাকি তাদের কিতাবাদিতে এইসব খেয়াল খুশি ফতোয়া রয়েছে, এগুলি কোরআন এবং হাদিসের কথা নাই। উমরা সারা বছরের যে কোনো দিনে হতে পারে, একজন মানুষ যার ফরজ হজ আদায় হয়ে রয়েছে, মক্কায় রয়েছে, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গিয়েছে, অথবা মক্কায় থাকে, আরাফার দিনে খালি হারাম খালি, আমি এই দিনে উমরাটা সেরে নিলাম, অসুবিধা আছে? কোরবানির দিনে সকাল সকাল খালি হয়ে রয়েছে, ফজর নামাজ পড়লো একজন মক্কাবাসী, আমার ফরজ হজ আদায় হয়ে রয়েছে, আমি উমরা করলাম সকালবেলা, অসুবিধা আছে কিছু? সুতরাং এমন কোন দিন নেই যে দিনে উমরা করা না জায়েজ, এরকম ফতোয়া ভিত্তিহীন। দ্বিতীয় যে আমল হজ উমরার পরে তা হচ্ছে এই দিনগুলির রোজা রাখা। এই দিনগুলির রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য, হাজিদের জন্য নয়। হাজিদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে হাজি সাহেবরা রোজার চাইতে বড় ইবাদত আরাফায় অবস্থান করা এবং সেখানে জোহর আসর একসাথে নামাজ পড়ে নিয়ে দুয়া জিকির আজকার ইবাদত বন্দেগী আল্লাহকে ডাকা, আল্লাহর সামনে কান্নাকাটি করা, তওবা ইস্তেগফার করা, গুনামুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে রোনা জারি করা, এই হচ্ছে তাদের উত্তম ইবাদত। এই জন্য নবী করিম সাল্লাম যখন হাজ্জাতুল ওয়াদাই বিদায় হজে ছিলেন তখন তিনি রোজা রাখেননি আরাফার দিনে। এটি হচ্ছে সুন্নাত হাজি সাহেবদের জন্য। যারা হজে যাবেন না, মক্কায় থাক অথবা বাইরে থাক, তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা বিশেষ করে, আর আরাফা ছাড়াও অন্য অন্য দিনগুলিতে রোজা রাখা যেতে পারে। রোজার বড় ফজিলত রয়েছে, তার মধ্যে আরাফার দিনে রোজার একটি হাদিস বলি আপনাদেরকে। মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াওমি আরাফা আহতাসিব আলাল্লাহ আন ইয়াকফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়াল লাতী বাদাহ। আরাফার দিন রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশা করি, আহতাসিব আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি যে এই আরাফার একটি রোজা দিয়ে অতীতের এক বছর গুনাহ মাফ হবে আর আগামী বছরের গুনাহ মাফ হবে, দুই বছরের গুনাহ মাফ হবে, সাগিরা গুনাহ ছোট গুনাহ মাফ হয়ে যাবে। আহলে সুন্নাতুল জামাত হানাফি শাফি মালিক হাম্বলি সমস্ত উলামা ইকরাম আহলে সুন্নাত তাদের আকীদা হচ্ছে এই যে যতগুলি ফজিলতের বিষয় রয়েছে, উজু করলে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নামাজ পড়তে মসজিদে পায়ে হেঁটে গেলে কদমে কদমে গুনাহ মাফ হয়, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বহু ফজিলত রয়েছে, অনেক ইবাদত বন্দেগীর ফজিলত যে রয়েছে, তারপরে রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয়, লাইলাতুল কদর শবে কদর করলে অতীতের গুনাহ মাফ হয়, আপনার এইভাবে যেসব ফজিলত রয়েছে তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ হয়, এসবের অর্থ কি? ছোট গুনাহ মাফ, সাগিরা গুনাহ মাফ হয়, বড় গুনার জন্য এসব নেক আমলের সাথে নফল এবাদত বন্দীর সাথে অথবা ফরজ এবাদত বন্দী হোক তার ফজিলত রয়েছে, তার সাথে কি করতে হবে? তওবা শর্ত রয়েছে, তওবা মানে সংশোধন করে ফিরে আসা, আপনি গুনামুক্ত হন, প্রতিজ্ঞা করেন যে এইরকম গুণা আর করবো না, তাহলে কবিরা গুণা মাফ হবে, খালিস অন্তর থেকে। তারপর আপনার জীবনটা আমলের ক্ষেত্রে উন্নত হোক, সুন্দর হোক, দেখা যাক যে সত্যি আপনি নেক হয়েছেন, ভালো মানুষ হয়েছেন, আপনার কথাবার্তায় চলা ফেরাই আচার আচরণে বোঝা যাচ্ছে না লোকটি সংশোধন হয়েছে, এটি হচ্ছে ভালো লক্ষণ যে আপনার তওবা হয়েছে আল্লাহর দরবারে। আর যদি কেউ মুখে বলে যে আমি তওবা করে নিয়েছি কিন্তু তার এখনো নামাজে ত্রুটি, এখনো অশ্লীল কথা, এখনো অশ্লীল দৃশ্য দেখে, অশ্লীল ছবি দেখে, এখনো পাপ করতে থাকে, তাহলে তার তওবা হয়নি, সে মিথ্যুক, এই ক্ষেত্রে আল্লাহর সাথে সে সত্যবাদী নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আরাফা রোজা সম্পর্কে, যে দুই বছরের ছোট গোনা মাফ হয়ে যাবে, বড় গোনার জন্য তওবা করলে তার সাথে আশা করা যায় যে মাফ হয়ে যাবে। উলামা ইকরাম রাই জানো ওয়াইরুজাল কাবায়ের, আল্লাহর কাছে আশা করা যায় যে নেক আমলগুলির সাথে আরাফার দিন রোজার সাথে যদি আল্লাহর কাছে তওবা করে তো কাবিরা গোনা মাফ হয়ে যাওয়ারও আশা রয়েছে, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বলছিলাম যে এই আরাফার দিন ছাড়াও এক তারিখ থেকে শুরু করে আট তারিখ নয় তারিখ পর্যন্ত রোজা, দশ তারিখে শুধু না, কোরবানির দিনে রোজা রাখা, দুই ঈদের দিন ঈদ উল ফিতর ঈদ উল আজহার দিনে রোজা রাখা নবী করিম সাল্লাম নিষেধ করেছেন। তো এই নয় দিনের রোজা, এই সম্পর্কে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লামের কোন এক বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম ইয়াসুমু তিসআ জিল হিজ্জা, জিলহজ মাসের নয় দিন রোজা রাখতেন। তিসআ শব্দ এসছে, তিসআ মানে নয় হয়, এর কেউ কেউ অর্থ করেছেন যে নবম জিলহজ, অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ, যদিও নবমের আরবি হচ্ছে তা আছে তিসা নয়, তারপরেও আমরা বলি নয় তারিখ, নয় বলি, যেমন আজকাল লোকেরা বলে ক্লাস টু এ পড়ছে, হ্যাঁ কেউ বলছে সেকেন্ডে, কেউ টু এ বলছে, টু এ পড়ছে কি, কিন্তু চলছে। তো এইরকম হইতে পারে যে নয় বলে নবম উদ্দেশ্য করা হয়েছে যে শুধু আরাফার দিন রোজা রেখেছেন, আর এরও সম্ভাবনা রয়েছে যে নয় দিন রোজা রাখার কথা এখানে বলা হয়েছে। সুতরাং নয় দিনে রোজা রাখা যায়, বিশেষ করে এই দিনগুলি যেখানে অত্যন্ত ফজিলতের দিন, আর রোজা নফল রোজার বড়ই ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস, মানে সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে যদি একদিন রোজা রাখে, একদিন রোজা রাখে। আজকাল বিশেষ করে শীতকাল, এই জামানায় রোজা রাখা খুব সহজ, খুব সহজ। আপনি টের পাবেন না যে রোজা রাখলেন, কিন্তু আপনার ইবাদত হচ্ছে। আর কেমন ইবাদত? একদিন যদি রোজা রাখেন আল্লাহর রাস্তায়, একটি নফল রোজা, বাদ আল্লাহ বাইনাহু ওয়া বাইনান নারি সাবঈনা খারিফান, তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের দূরত্ব করে দেবেন। সুবহানাল্লাহ, 70 বছরের দূরে জাহান্নাম থাকবে, জাহান্নাম থেকে সে হাশরের মাঠে বিচার দিবসে 70 বছরের দূরত্ব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই দিনগুলির রোজা রাখবেন, রোজার নেকি, সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ পাক দেন, জানাই রয়েছে। এই দিনগুলির তৃতীয় আমল হচ্ছে তাকবীর এবং জিকির আজকার, যে কথা হাদিসে উল্লেখ করা হল। আল্লাহ পাক কোরআনে কারিমে ইঙ্গিত করেছেন, ওয়াযকুর ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, সূরা হজে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াযকুরু, তারা যেন স্মরণ করে, ইসমাল্লাহি আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির আজকার করে, ফি আইয়ামি মালুমাত, জানা দিনগুলিতে। আইয়ামে মালুমাত কি? আইয়ামে মালুমাতের তাফসির করেছেন মুফাসসিরিনগণ যে এই 10 দিন, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আইয়ামে মালুমাত। আর কোরআনে কারিমের আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন আইয়ামে মাদুদাত বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামে মাদুদাত ফমান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়ামান তাআখখারা ফালা ইসমা আলাইহি। ওখানে আল্লাহ পাক ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির আজকার করো আইয়ামে মাদুদাত, গণনাকৃত দিনগুলিতে। মাদুদাত, আদাদ মানে গণনা, মাদুদাত মানে গণনাকৃত। মাদুদাতে তাফসির করেছেন আইয়ামে তাশরিক দিয়ে 11, 12, 13 জিলহজ মাদুদাত, আর মালুমাত হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত। আল্লাহ ফাকর রব্বুল আলামিন 1 থেকে 10 পর্যন্ত জিকির আজকার করতে বলেছেন, আর 11, 12, 13 আইয়ামে তাশরিকেও জিকির আজকার করতে বলেছেন হাজী সাহেবদেরকে বিশেষ করে। তো তকবীর এবং জিকির আজকার করার কথা, তকবীর বললাম এই দিনগুলি তকবীর কথা। এই তকবীর শুধু লুকায়িত না, আজকালকার জামানায় এই সুন্নতটি প্রায় শেষ হতে যাচ্ছে। আরব দেশে তো একটু শোনা যায় কিছু দিনদার মানুষ এবং এই সুন্নতের প্রচার কিছুটা আছে, তারপরও প্রায় শেষ হতে যাচ্ছে। আর আমাদের দেশে তো মানুষ জানেই না, আলেম ওলামারা পর্যন্ত আমল করে না, অথচ সাহাবাই কেমরা বাজারে চলে যেতেন, আব্দুল্লাহ বিন ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুমা, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তারা বাজারে চলে যেতেন এই দিনগুলিতে। বাজারে কোনো তাদের প্রয়োজন থাকত না, আর বাজারে গিয়ে উচ্চ স্বরে তারা জিকির করতেন। তার এই জিকিরগুলি যখন তারা উচ্চ স্বরে করতেন, তাহলে উচ্চ স্বরে করা যাবে, সম্মিলিত নয়, তবে উচ্চ স্বরে আওয়াজটা শুনিয়ে, যাতে শুনলে আশেপাশের লোক বুঝতে পারে যে হ্যাঁ জিকির আজকার অন্যরা করছে, আমাকে করা উচিত, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো তারা এই জিকির আজকার বাজারে করতেন, সুতরাং বাজারে গিয়ে যেখানে লোকজনের ভিড় রয়েছে, সমাগম রয়েছে, যেখানে লোকজন কাউকে শোনাতে পারবেন, মসজিদ থেকে আসছেন, মসজিদে যাচ্ছেন, তখন রাস্তায় করছেন, আশেপাশে কিছু লোকের আছে, শুনবে, দেখা দেখি করবে, অথবা বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, তারা গাফিলিতে তো রয়েছে, আপনি যদি জিকির করেন তাহলে আপনাকে অনুকরণ করে আপনার স্ত্রী, আপনার ছেলেমেয়ে, তারা দেখা দেখি তারা জিকির আজকার করবে। তো এই তাকবীর আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ উচ্চ স্বরে পড়াই হচ্ছে মুস্তাহাব। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক বলছেন এই হজের যে আয়াতগুলি রয়েছে, হজ সংক্রান্ত আয়াত, সেই আয়াতগুলির একটি অংশ হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর পাঠ করবে, আলা মা হাদাকুম, যে আল্লাহ তোমাদেরকে হিদায়ত দান করেছেন, আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। চিন্তা করুন, যদি আমার আপনার কাফের ঘরে জন্ম হইত, তাহলে বেরিয়ে আসা অত সহজ ছিল না। কত লোক রয়েছে অমুসলিম সমাজে, কাফের সমাজে, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে যায়, যাদের আখেরাতের প্রতি বিশ্বাস হয়ে যায়, যারা ইসলামকে ভালো মনে করে, তারপরেও তাদের দুনিয়ার বাধার কারণে ইসলামে প্রবেশ করতে পারে না, ইসলাম কবুল করতে পারে না। দুনিয়ার লোক, দুনিয়া নষ্ট হয়ে যাবে, ছুটে যাবে, কষ্ট হবে, আত্মীয় স্বজন সব বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি একা হয়ে যাব, আমার উপর কত রকমের মুসিবত বিপদ আসতে পারে, ইত্যাদি ইত্যাদি, এসব শয়তান ভয় দেখিয়ে দেখিয়ে শয়তান ইউখাউফ আউলিয়া, ভয় দেখায়, ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল লাখ লাখ শুকরিয়া। তারপরে মুসলিমদের মধ্যে কত যে বিভ্রান্ত হয়ে রয়েছে, কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে একশ্রেণীর লোকেরা। একশ্রেণীর লোকেরা দিনকে একেবারে পরিবর্তন করে ফেলেছে, তাদের থেকে আল্লাহ পাক মুক্ত রেখেছেন। সেসব পরিবারে যদি জন্ম হইত তাহলে হেদায়ত হওয়া বড়ই মুশকিল ছিল। আর যদি কারো সেখানে হয়ে থাকে, আল্লাহ পাক যদি হেদায়ত করে দিয়ে থাকেন, তাহলে আরো বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক আমাকে কোন জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন। এই অবস্থায় যদি আমি মরে যেতাম তো লাকুনতু মিন আহলিন নার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, অনেক ইসলামের শত্রু তারপরে তারা ইসলাম গ্রহণ করেছেন, তো বলছেন যে একটা জামানা এমন ছিল যে সময় সবচাইতে বড় শত্রু আমার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় নিকৃষ্ট এবং খারাপ চেহারা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা। সেই সময় ওয়ালাউ মউতু ফি তিলকাল হাল, ওই দিনগুলিতে যদি আমি মরে যেতাম লাকুনতু মিন আহলিন নার, তাহলে আমি জাহান্নামে চলে যেতাম। ওই রকম আল্লাহ পাক যাদেরকে শিরক বিদাত থেকে, কবর মাজার থেকে, তাসাওয়ুফ পীর মরিদের ভণ্ডামি থেকে, এসব থেকে যেসব ভাইদেরকে হেদায়াত দান করেছেন, তাদের শুকরিয়া আদায় করা উচিত যে আলহামদুলিল্লাহ ওই অবস্থায় যদি আমি থেকে যেতাম বা ওই দিনগুলিতে যদি আমার মত হয়ে যেত লাকুনতু মিন আহলিন নার, তাহলে জাহান্নামে চলে যেতাম। চতুর্থ বিষয় হচ্ছে যে তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফারের সময় হচ্ছে সব সময়, কিন্তু ফজিলতের দিনগুলিতে, ফজিলতের সময়ে, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত নিকটে, যে সময়গুলিতে আল্লাহ পাকের রহমত অত্যন্ত কাছে, সেই সময়গুলিতে তওবা ইস্তেগফার করলে তাড়াতাড়ি কবুল হওয়ার আল্লাহর দরবারে আশা রয়েছে। সুতরাং এই দিনগুলিকে, এই সময়গুলিকে, যে জিলহজ মাসের দশ দিন রয়েছে, তওবা ইস্তেগফার এবং গুনাহ ত্যাগ করা, গুনাহ থেকে ফিরে আসা, এসব কাজে লাগানো উচিত। আল্লাহ পাকের দরবারে কাঁদা উচিত, একটু নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রে অন্ধকারে একটু উঠেন, ওঠার পরে নির্জনে আপনি কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। লোকের সামনে অনেক সময় হয়তো কান্না আসে না, আর লোকের সামনে ওইভাবে আপনি আপনার গুনাহার কথা বলে আপনি তওবা হয়তো করতে পারছেন না, তওবা অন্তর করছে কিন্তু আপনি ওইভাবে যে আল্লাহকে ধরবেন, জড়িয়ে ধরতে পারছেন না, কিন্তু অন্ধকারে আপনি আল্লাহকে ওই যেভাবে ধরতে পারবেন, সেই সময়টি কাজে লাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে শেষ রাতের ফজিলতের কথা বলেছেন, শেষ রাতে আল্লাহ পাক অত্যন্ত নিকটবর্তী হয়ে যান। সুতরাং এই সময়গুলিকে কাজে লাগাতে হবে। এই দিনগুলিতে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, যে কোনো নফল ইবাদত বন্দেগী, নামাজের ক্ষেত্রে যেমন বললাম তাহাজ্জুদ, ইশরাক, সালাতুদ্দোহা, চাশতের নামাজ, রোজার ক্ষেত্রে নফল রোজা, সাদকা দান খায়রাত, এবং দান খায়রাতের মৌসুম। আমরা অনেকে রমজান মাস সারা বছর দান খায়রাত না করলে রমজান মাসে একটু তো দান খায়রাত করি, কারণ রমজান মাস নেকির মাস। আজকাল উম্মতে মুসলিমার অধিকাংশ লোক জাকাত পর্যন্ত বের করে ওই রমজান মাসে, কারণ ফজিলতের মাস। তারপরে রমজান মাসের শেষে ঈদ আসছে, ঈদে মুসলিম ভাই বোনদের প্রয়োজন রয়েছে, লেবাস পোশাকের প্রয়োজন রয়েছে, তাদের খাবারের প্রয়োজন রয়েছে, এই ঈদের দিনগুলিতে একটু খুশি করার প্রয়োজন রয়েছে, তাদের সাথ দিতে হবে, সেজন্য আমরা দান খেরাত করি। এই ঈদ উল আজহা আসছে, ঈদ উল আজহায় রয়েছে কোরবানি, অনেক ভাইরা রয়েছেন প্রত্যেকের গ্রামে রয়েছে যাদের কাছে পয়সা নেই যে কোরবানি দেবে, সারা বছর খাসি গরুর গোস্ত হয়তো খেতে পারেন না, আশা করে আছে যে যদি কুরবানির সময় আসে আর আল্লাহ করে যদি কুরবানি দিতে পারি তাহলে কুরবানির গোস্ত ছেলে মেয়েকে খাওয়াবো। আপনি তিনটে চারটে কুরবানি দিতে পারবেন ইচ্ছা করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি কুরবানি দিয়েছেন, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কুরবানি আমরা 10টি 20টি দিতে পারবো আর একটি দিয়ে যথেষ্ট যাক, আমার ওয়াজিব আদায় হয়ে গেছে, ওয়াজিব বললে ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা বললে সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে গেছে, আমার ওয়াজিব আদায় হয়ে গেছে। আমরা কেন এরকম কুরবানি দিই না, আর কুরবানি সবগুলি নিজের ঘরে দিলাম, তারপরে অল্প অল্প করে আধা কিলো এক কিলো করে গোস্ত শুধু দিয়ে এলাম। আমাদের আপন আত্মীয়দের মধ্যে এমন এমন গরিব আছে যাদেরকে গোস্ত দিতে গেলে লজ্জা পাবে, কিন্তু যদি লুকায়িত ভাবে আপনি আপনার বাড়িতে একটি কুরবানি করলেন কিন্তু আপনার আপন বোন আছে তার বাড়ি একটি কুরবানি পয়সা দিয়ে দিলেন, আপনার খালাফুফু আছে তার বাড়ি একটা কুরবানি পয়সা দিয়ে দিলেন, আপনার চাচার আছে গরিব অভাবে আছে তাদের বাড়ি একটা করে কোরবানি পয়সা দিন, আপনি মান সম্মানে নিজের বাড়িতে কোরবানি করেন, গ্রামের লোকেরা দেখলো মাশাআল্লাহ আপনার বোন কোরবানি করেছে, আপনার খালা ফুফু কোরবানি করেছে, আপনার চাচা কোরবানি করেছে, আপনার মামা কোরবানি করেছে। তো এইভাবে এই সময় এই নেক আমলগুলি করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এমন কোন মানুষ নেই যারা প্রবাসী, যাদের খেয়ে দিয়ে কিছু টাকা পয়সা বাঁচে না, সুতরাং এই সময়ের পয়সা, এই জিলহজ মাসের পয়সা বা জিলকাদা মাসের পয়সা যদি আমরা দু চারটা কুরবানিতে লাগিয়ে দিই আত্মীয় স্বজনদের, তো কত বড় নেকির কাজ। বেশি বেশি নফল এবাদত বন্দেগী করা, এবং এই দিনগুলির আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি প্রিয়, অত্যন্ত প্রিয় আমল হচ্ছে এহরাক উদ্দম, মানে রক্ত প্রবাহিত করা, কি কুরবানি করা, রক্ত প্রবাহিত করা, একটি হাদিস রয়েছে। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট অত্যন্ত প্রিয় আমল। মক্কার মুশরিকরা আরবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে তারা কুরবানি করত, কুরবানি করে মনে করত এই কুরবানির গোশত আর কুরবানির রক্ত আল্লাহকে পৌঁছে, সুতরাং আর আল্লাহকে পৌঁছলে তো ওসিলা লাগে, কবর পূজারীদের মতো মাজার পন্থীদের মতো ওসিলা মাধ্যম লাগে। মাজার পন্থী কবর পূজারীদের ওসিলা হচ্ছে পীর ওলি আর ওই কবর মাজার, আর মক্কার আরবের মুশরিকদের ওসিলা ছিল দেবী দেবতাল হোবাল লাত উজ্জা মানাত 360 মূর্তি কাবার চারিদিকে। তারা করত কি, ওই রক্ত মাংসগুলি নিয়ে গিয়ে গোস্তগুলো রেখে দিত মূর্তির সামনে রেখে দিত, আর রক্তগুলি ওইসব মূর্তিকে মাখিয়ে দিত, কাবা শরীফের ভিতরে দেয়ালে মাখিয়ে দিত, এসব করত। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোরআনে করিমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ানা আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানা লুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের নিকট গোস্ত পৌঁছে না আর রক্ত পৌঁছে না, ওয়ালা কি ইয়ানা লুহু তাকওয়া মিনকুম, আল্লাহ পাকের নিকট তোমাদের পক্ষ থেকে যেটা পৌঁছে সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহকে কে কত ভয় করো, কে কত গোনা থেকে বেঁচে থাকো, তাকওয়া মানে গোনা থেকে বেঁচে থাকা, কে কত পরহেজগার, কে কত পাপ মুক্ত, কে কত বেশি তওবা করে গোনা মুক্ত হইতে পেরেছ, এইটুকু আল্লাহ পাক দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ পাক না তোমাদের রূপ চেহারা দেখেন না তোমাদের দেহ বডি দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ দেখেন তোমাদের কলব, হৃদয়ের অবস্থা, যে অন্তরে আল্লাহ পাকের মহব্বত আছে কিনা, আল্লাহ পাকের দিকে অন্তর আপনার ধাবিত কিনা, অন্তরে আল্লাহ পাকের ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, অন্তরে গুনাহ থেকে বেঁচে থাকার আগ্রহ আছে কিনা, অন্তরে নেক আমলের আগ্রহ আছে কিনা, ও আমালেকুম, তোমাদের অন্তরে দেখেন আর আমল দেখেন, অন্তরে যদি সততা থাকে তাহলে আমলেও সততা আসবে, শুধু অন্তর সাফ আর আমল নেই এটি মিথ্যুকদের কথা, মিথ্যুকদের কথা। আজকাল এক শ্রেণীর শিক্ষিত মিথ্যুকরা বলে যে শুধু দাড়ি রাখলে হবে, শুধু নামাজ পড়লে হবে, হ্যাঁ শুধু টুপি লাগালে হবে, শুধু এই করলে হবে, মানে যারা দিনদার মানুষ তাদের সমালোচনা করতে হবে, দাড়ি রেখে এই করে সেই করে, নামাজ পড়ে আর এই করে সেই করে, আমি ওইসব না করলে আমার অন্তর পরিষ্কার, এরা মিথ্যুক, এরা মিথ্যুক সমাজের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্তর যদি সৎ থাকে তাহলে তার সত্যায়ন করবে তার আমল, তার সার্টিফাই করবে, তাসদিক করবে আমল, আল ইমান মা ওয়াকারা ফিল কাল ওয়া সাদাকাহুল আমাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ইমান কার নাম, যেটা হচ্ছে অন্তরে যেটা শক্ত হয়ে বসে যায়, কেউ ছিনিয়ে নিতে পারবে না, লোহা দিয়ে ছিনিয়ে নিতে পারবে না, শাস্তি দিয়ে ছিনিয়ে নিতে পারবে না ইমানকে, আর স্বর্ণ চাঁদি দিয়েও ছিনিয়ে নিতে পারবে না, টাকা পয়সা দিয়ে ডুবিয়ে দিলেও ছিনিয়ে নিতে পারবে, এই হচ্ছে ইমান। ভয় দেখিও নয় আর প্রলোভন দিও নয়, এমন শক্ত হয়ে ইমান বসেছে। আর ওয়াসাদাকাহুল আমাল, এবং এর তাসদিক করবে, সার্টিফাই করবে, সত্যায়ন করবে তার আমলে, যে সত্য তোমার অন্তরে ইমান আছে। ইমান যদি থাকে তাহলে এই পা মসজিদে হেঁটে যেতে বাধ্য, ঠান্ডায় হোক আর গরমে হোক, শীতে হোক আর অন্ধকারে হোক, যে কোন অবস্থায় মসজিদে যাবে ফজরে। বলছে আমার অন্তরে আল্লাহর খুব মহব্বত আছে, আমার অন্তর খুব পরিষ্কার মুসলিম ভাই বোনদের জন্য ইত্যাদি ইত্যাদি, অথচ আমল তার সততার প্রমাণ দেয় না, মিথ্যুক। এই দিনগুলিতে তকবীরকে অলমারা দুই ভাগে ভাগ করেছেন, তকবীর মুতলাক মানে বিশেষ করে এক তারিখ থেকে নিয়ে এই দশ তারিখ পর্যন্ত তকবীরে মুতলাক, যে কোনো সময় তকবীর পড়বেন, আর আইয়ামে তাশরিকগুলিতে তকবীরে মুকাইয়াদের কথা বলেছেন, অর্থাৎ নামাজের পরে বিশেষ করে এই আমলটি এদেশে আছে, এখানকার ওলামাদের ফতোয়া যে এই তকবীরগুলি সবসময় হবে না, এগারো বারো তেরো তারিখে যে তকবীরগুলি হবে আইয়ামে তাশরিকে, সেই তকবীরগুলি হবে ফরজ নামাজের পরে, যেন দেখা যায় যে নামাজের পরে বেশি তকবীর শুরু হয়, এখানে এই সুন্নতের আমল রয়েছে। এই দিনগুলির একটি বড় ইবাদত হচ্ছে কুরবানি করা। কুরবানি করা, হাজী সাহেবরা কুরবানি করেন, সেই কুরবানির নাম হচ্ছে হাদি। সেই কুরবানি মেনাতে হইতে হবে অথবা মক্কাতে হইতে হবে, সেই কুরবানি জেদ্দাতেও চলবে না। কারণ অনেকে জিজ্ঞাসা করেন, এই ফতোয়া, আত্মীয় আছে জেদ্দায়, বোন আছে বা কেউ আছে জেদ্দায় আছে, যে আমি হজ করব আর আমার কুরবানি, হজের কুরবানিটা কোথায় করব? জেদ্দায়। তা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট জবাই করেছেন, কোথায় করেছেন? মেনাতেই করেছেন। তো মেনাতে হাজী সাহেবদের কুরবানি মেনাতে হয় উত্তম, আর যদি মেনাই না করে তাহলে মক্কার হারামের এরিয়াতেই করতে হবে, হুদুদ হারামের মধ্যে করতে হবে, হুদুদ হারামের বাইরে নয়। বাকি কুরবানি মুসলিম উম্মার যে কুরবানি, যেটি যার সম্পর্ক হজের সাথে নেই, সেই কুরবানির নাম আরবিতে উদহিয়া। আমরা দুটো কি কুরবানি বলি, এই জন্য বুঝতে আমাদের অসুবিধা হয়। কোরআন এবং হাদিসে দুই কুরবানির নাম আলাদা আলাদা। আয়াত পড়ে শুনে আল্লাহ আল্লাহ বলেছেন হাদি। তো বাইতুল্লাহর উদ্দেশ্যে যেই পশুকে নিয়ে যাওয়া হয় বা হজের সাথে সম্পর্কিত যেই কুরবানি, সেই কুরবানির নাম হচ্ছে হাদি। আর যেই কুরবানি হজের সাথে সম্পর্ক রাখে না, বরং সারা বিশ্বে মুসলিম ভাই বোনরা কুরবানি করছেন নিজ নিজ বাড়িতে বা নিজ নিজ জায়গায়, সেই কুরবানির নাম হচ্ছে উদহিয়া, যার বহু বচন হচ্ছে আদাহি। এই জন্য এই ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা, কুরবানির ঈদ। কোরবানির ঈদ আমাদের দেশে এই ঈদটিকে বকরা ঈদ বলে। বাকার মানে গাভী, গরুর কুরবানি করা ভারত উপমহাদেশে বেশি ভালো মনে করে, বিশেষ করে হয়তো হিন্দুদের পাশাপাশি থেকে ওদের গোমাতা ওরা পূজা করে, আর আমাদের এবাদত বন্দী হচ্ছে গরু কুরবানি করে আল্লাহ নয় করতে লাভ, সেই জন্য মনে হয় এই নামটি দেশি নাম পড়ে গেছে, বকরা ঈদের নাম। শুধু বাকারের ঈদ নয় এটি, যেমন গাভীর ঈদ মানে গরুর ঈদ, তেমনি খাসি দিয়েও, তেমনি উট দিয়েও হইতে পারে ঈদুল আজহা। এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানি করেছেন, তার পূর্বে কুরবানি হচ্ছে এই সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খলিলুল্লাহর, তার পূর্বে এই কুরবানি হচ্ছে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের। আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করেছিলেন তার ইখলাসের জন্য, আর কাবিলের ইখলাসের দুর্বলতার জন্য আল্লাহ পাক তার কুরবানি কবুল করেননি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। ওইরকম মনে রাখতে হবে, মুসলিম উম্মতের অনেকের কুরবানি কবুল হবে না। আল্লাহ পাক যারা মুত্তাকি, সংযত, গুনাহ থেকে বাঁচতে চায়, তাকওয়ার ভিত্তিতে কুরবানি করেছে, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। আর যারা গোশত খাওয়ার জন্য, আরে ছেলে মেয়ে আছে, গোশত খাওয়াইতে হবে না? গোশত খাওয়াইতে হবে, সেই জন্য কুরবানি তো গোশত খাওয়াই হবে। আরেকটি বিষয় রয়েছে, যারা কুরবানি করবেন তারা এই দিনগুলিতে চুল নখ কাটবেন না, বা শরীরের কোন অংশ, চামড়া বা কিছু প্রয়োজনে কাটবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন যিলহজ মাসের চাঁদ দেখে নেবে, তাহলে চাঁদ দেখার পর, তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক, তাহলে যে ব্যক্তি কুরবানি করবে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য এই বিধান, তার অধীনস্থ স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের জন্য না, আমাদের মানুষ কিন্তু সবার জন্য। বাড়িতে কুরবানি হচ্ছে, নখ চুল কাটবে না, কেউ কাটবে না, ছেলে মেয়েও কাটবে না, এটি শরীয়তি বিধান না। শরীয়তি বিধান হচ্ছে যে ব্যক্তি কুরবানি করতে, উজহিয়া করতে ইচ্ছুক, তাহলে আজি সাহেবরা এহরাম বাঁধার জন্য করবেন। হজে যাচ্ছেন একজন, পাঁচ তারিখে ছয় তারিখে এখান থেকে বের হচ্ছেন, তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, নখ কাটবেন, চুল কাটবেন, যা কাটবেন কাটবেন, অপরিজনের চুল রয়েছে ইত্যাদি, এসব পরিষ্কার করবেন। তো কুরবানি যারা করবে তারা ফালিয়ুম সে কান শারিহি ওয়া আজফারিহি, দুটি কথা বলেছেন, সেই ব্যক্তি যেন চুল না কাটে আর নখ না কাটে। অন্য হাদিসে রয়েছে অন্য ভাষা, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়া লা আজমিন আজফারিহি হাত্তা ইউদাহিয়া, কুরবানি করা পর্যন্ত যেন